স্মৃতিপুরাণানামালয়ম করুণালয়ম নমামি ভগবৎপাদম শঙ্করম লোকশঙ্করম শ্রীহরিম পরমানন্দম উপদেষ্টারম ঈশ্বরম ব্যাপকম সর্বলোকানাম কারণম তম নমাম্যহম। ওম নমো নারায়ণায়। ভগবান শঙ্করাচার্যের দ্বারা প্রণীত অপরোক্ষ অনুভূতি গ্রন্থ আমরা শুরু থেকে কালকে মোটামুটি শেষ তো হয়েই গেছে, মোটামুটি এখানে পুরোটাই শেষ হয়ে গেছে। লাস্টে উনি একথাই বললেন যে আমাদের কি করতে হবে, সাধনের তো যম নিয়ম আদিগুলোকে সব এক মুখ্য রূপে এখানে দৃশ্যমে অদৃশ্যতাম নিত্ব, যা কিছু নাম রূপ দেখা যাচ্ছে সেই নাম রূপের মধ্যে কোনো পারমার্থিক সত্যত্ব নেই, এটা স্বপ্নে দেখা বস্তুর মতন। এই ভাবটাকে মনের মধ্যে দৃঢ় করে দৃষ্টিম জ্ঞানময়ম কৃত্তা, এটা জ্ঞানময় পশ্চিম ব্রহ্মময়ম জগৎ, যা কিছু দেখা যাচ্ছে তার মধ্যে সচ্চিদ আনন্দ বিদ্যমান আছে, এটাই ভগবানের রূপ। এই ভাবটাকে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে দৃঢ় করতে হবে, তাহলে কি হবে, যা যেখানেই মন যাবে সেখানেই ব্রহ্মকেই দেখা যাবে, তখন নিজের ব্যাপকতাকে, এবং সেই ব্রহ্ম ঈশ্বরের মধ্যেও আছে, তখন নিজের ব্যাপকতাকে অনুভব করা যায় যে একই তত্ত্ব যখন সব জায়গায় বিদ্যমান আছে, তাহলে যে আমি বসে ভাবছি যে এটা নাম রূপ তো সত্য নয়, এর ভেতর পরমানন্দই সত্য, তাহলে যেই নাম রূপ ভাবছে সেটাও তো সত্য নয়, তাহলে কি হবে যে ওই ব্যাপকতার ভাবে মানে বিচার পূর্বক যদি ওই পরিচ্ছিন্নতাকে ভেঙে ফেলা যায়, সরিয়ে দেওয়া যায়, তাহলে মানুষ নিজের পূর্ণতাকে অনুভব করতে পারে। তাহলে নিত্য চিদ রসপূর্ণ যে বুদ্ধিটা তখন চৈতন্যের রসে ভরে থাকার জন্য সেই আনন্দতে থাকতে পারবে সবসময়। এইভাবে এখানে উনি প্রথমে মানে রাজযোগের কথাই মুখ্য রূপে বইয়ে বলা হয়েছে, মানে মনকে কি করে ভগবান লাগানো যায় তার উপায়ের কথা বলা হয়েছে। আমি বলবো কোথায় কি বলা হয়েছে, কিন্তু যদি মনে করুন করতে পারা যাচ্ছে না, সেটাকে আমরা করতে পারছি না এখন, সম্ভাবনা আসবে যেখানকার জন্মান্তরে অনেক শুভকৃতি শুভ কর্ম না থাকলে সহজে ভগবানে মন লাগতে চায় না, তখন কি করতে হবে, ওই যা কাজ করছি সেটাকে সম্পূর্ণ ভগবানে অর্পণ করে তার মধ্যে দিয়ে ভগবানের চিন্তা করতে হবে, তার মধ্যে দিয়ে ভগবানের চিন্তা করে মাঝে মধ্যে একটু একটু অভ্যাস করতে ভগবানের মনকে লাগানো, সবার মধ্যে ভগবানকে দেখা, সবকিছুর মধ্যে ভগবান মানে সচ্চিদ আনন্দ, যদি কোনো নাম রূপ থাকে তাতেও কোনো অসুবিধা, কিন্তু একটাই বস্তুকে দেখা সংযায় আল্লাহ দ্বারা তো দেখা না, এরকম অভ্যাস করতে করতে অভ্যাস করতে করতে তখন আমাদের যখন পূর্বকৃত দূরিত ছয় হয়ে যায়, মানে যে প্রতিবন্ধক গুলো থাকে জাগতিক বাসনা, তারপরে সংসারের প্রতি সত্যত্ব বুদ্ধি আর তারপরে কর্তৃত্ব বুদ্ধি এগুলো থাকে, এগুলো যখন ধীরে ধীরে মন থেকে চলে যায় তখন মানুষ ভগবানের মধ্যে মন লাগাতে পারে। এই জন্য লাস্টে বলেছিলেন পরিপক্কম মনোজেশম কেবল এম প্রসিদ্ধিত, যে যাদের মন কিছু সম্পূর্ণ শুদ্ধ হয়ে গেছে তাদের জন্য এই গ্রন্থ মানে পরোক্ষ অনুভূতি নিশ্চিতই সিদ্ধি প্রদান করবে, মানে সে সহজেই তার সেটা ফল প্রদান করবে, মানে সে সহজেই সেটাকে অনুভব করতে পারবে। যে মুহূর্তে ভেতরের আমাদের যে দূরিত গুলো আছে পূর্বকৃত জন্মের যে কর্মের জন্য যে প্রতিবন্ধক বসে আছে ভগবত প্রাপ্তি, সেইগুলো যখন এই ভগবানের চিন্তা করতে করতে ক্ষয় হয়ে যাবে তখন মানুষ নিজের স্বরূপকে পূর্ণরূপে অনুভব করতে পারে। কিন্তু তার সঙ্গে এই এই এই প্রসেসের সঙ্গে যুক্ত আছে ভগবানের কৃপা, ঈশ্বর কৃপা, গুরু কৃপা, শাস্ত্র কৃপা, এগুলো ভিত্তিক। ঈশ্বর বিশেষ করে ভগবানের ভক্তি শ্রদ্ধা না থাকলে, গুরুতে শ্রদ্ধা ভক্ত না থাকলে এটা খুব একটা ফলভূত হয় না। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয়, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান প্রাপ্ত করতে পারে, ঈশ্বরের শ্রদ্ধা, শাস্ত্রের শ্রদ্ধা, গুরুদের শ্রদ্ধা, তারপরে আত্মশ্রদ্ধা হ্যাঁ আমি করতে পারবো, আমাকে চেষ্টা করলেই হবে। এইভাবে শ্রদ্ধাবান তৎপর থাকতে হবে, আমি যে কাজ যে লক্ষ্যে পৌঁছতে যাচ্ছি সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে শাস্ত্র বলেছে সেইভাবে আমাকে লেগে থাকতে হবে তৎপরতা, এটাই তৎপরতা। তো তার বৃদ্ধি শ্রদ্ধাবান লাভ তৎপরে সংযত ইন্দ্রিয়, হ্যাঁ আর ইন্দ্রিয়কে মানে মনকে ইন্দ্রিয়কে পূর্ণ সংযমিত রাখতে হবে, কেউ কিছু বললেই সেখানে বিকার উৎপন্ন হলো বা না, ধীরে ধীরে এখান থেকে মনকে উঠিয়ে ভগবানে নিতে হবে। এরকম যদি আমরা ধীরে ধীরে অভ্যাস করতে থাকি তাহলে পূর্বকৃত দূরিত ছয় হবে, তখন যে শাস্ত্র শুনলাম কালকে আমি বলেছিলাম যে তিনটে ক্রমে আর কি শাস্ত্রের ফল আমাদের মধ্যে দেখা যায়। একটা হচ্ছে প্রথমে যখন আমি শাস্ত্র পড়বো, তাতে শাস্ত্রাস্ত্রেন নাশেত পরমার্থ বুদ্ধি, জগতের মধ্যে সত্যত্ব বুদ্ধি চলে যাবে। বারবার শাস্ত্র বলছে বা গুরু বলছেন, যে একবার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অনিত্যম অসুখম লোকম, জগতের মধ্যে কোথাও সুখ নেই, অনিত্য এবং এর মধ্যে কোনো সুখ নেই। তাহলে তুমি বানালে কেন বলতে, এই জন্য বানিয়েছি যে এইটা থেকে বুঝতে পারবে ভগবানের অস্তিত্বকে। তাই শাস্ত্র পড়তে প্রথম হবে কি, যে সংসারের সত্যত্ব বুদ্ধি যাবে। সত্যত্ব বুদ্ধি গেলে ধীরে ধীরে মনের মধ্যেও ও সংসার সম্বন্ধিত বিষয়ে যে আকর্ষণ থাকে সেটাও চলে যায় মন থেকে। তখন আর সংসারী কোনো বস্তুই ভালো লাগে না, তখন মন ভগবানে লাগালে মন সেখানে লেগে থাকে। কারণ কি, মন তো কোনো একটা অবলম্বন চায়, তখন ভগবানের যে স্থায়ী অবলম্বন যদি মনকে দিতে পারা যায়, তখন ধীরে কিছুদিন পরে ভগবানের স্বরূপ নিজের স্বরূপকে অনুভব করতে পারে। তখন কি হয় যে যে জগৎ মানে প্রথমে মিথ্যাত্ব নিশ্চয় হয়েছে, কিন্তু মাঝে মধ্যে ভাবটাকে এর মধ্যে এই রস আছে, এটার মধ্যে এটা আছে, সেই ভাবটা যখন অপরোক্ষ অনুভূতি হয়েছে সেটা একদম চলে যায়। মানে এই জগতের আর মনকে কোন রকমের বিকার উৎপন্ন করার সম্ভব ইয়েই থাকে না, সামর্থ্যই থাকে না মনের মধ্যে, কিন্তু প্রতিভাস থাকে জগৎটা, তখনই দেখা যাবে আর কি। কারণ কি, জগৎ তো শুধু আমার জন্য নয়, জগৎ তো সমস্ত জীবের জন্যই হচ্ছে। আর প্রারব্ধ জনিত যেটুকু কর্ম বেঁচে আছে সেটুকু পূর্ণ হলে শরীরটা যাবে না। তাই যে প্রারব্ধ নাশে প্রতিভানও নাশে, যখন প্রারব্ধ কর্ম শেষ হয়ে যায়, ভগবান যেই প্রারব্ধ দিয়ে শরীরটাকে পাঠিয়েছেন, শরীরকে দিয়ে যে যেই কর্ম করাবেন বলে ঠিক করেছেন, সেই কর্মের করার জন্য যেরকম যোগ্যতা দরকার সেটাও তিনি দেন আর দিয়ে, সেই কর্মগুলো যখন শেষ হবে তখন তাকে সংসার বন্ধন থেকে মুক্তি ব্যাপকতার সঙ্গে এক হয়ে যাবে। খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যাবে, এর জন্য তখন যে অন্তঃকরণ শুদ্ধ হওয়ার পরে আর বেশি সময় লাগে না। যা কিছু প্রসেস হচ্ছে, এই যে ভ্রান্ত বুদ্ধি গুলো বসে আছে সেইগুলোকে দূর করা মন থেকে, সেটা করতে পারলে তারপরে আর বেশি সময় লাগে না। জবাব খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি মানুষ তার জীবনের লক্ষ্যে পৌঁছতে পারে। এইভাবে পুরো গ্রন্থেতে যদি আমরা শুরু থেকে একবার দেখি যে কি পড়ে এলাম টোটাল গ্রন্থটার মধ্যে, তাহলে দেখব যে প্রথমে ভগবান শঙ্করাচার্য মানে গ্রন্থের নিয়মই হচ্ছে মঙ্গলাচরণ করতে। মানে আমি যে উদ্দেশ্যে এই গ্রন্থটাকে লিখছি সেটা যেন সফল হয়, মানে মানুষের জন্য কাজে আসে, আর আমি যাতে নির্বিঘ্নে গ্রন্থটা সম্পূর্ণ করতে পারি। আর এখানে সেই মঙ্গলাচরণের মধ্যে কি হয় যে বস্তু প্রতিপাদন করা বা ভগবানকে প্রণাম করা, ভগবানের কাছে প্রার্থনা করা, এগুলো কি বলে মঙ্গল আচরণ। এখানে এই শ্রীহরি ভগবান হরণ করেন সবকিছু, তিনি পরম আনন্দ রূপ, আর যিনি ঈশ্বর যিনি সৃষ্টির কর্তা সেই ব্যাপক তত্ত্বকে আমি নমস্কার করছি। তারপরে হচ্ছে যে এই এর অধিকারীকে, গ্রন্থের প্রয়োজনকে, কারণ অনুবন্ধ চতুষ্টয় তাকে বলা হয় যে বিষয় প্রয়োজন অধিকারী সম্বন্ধ। এই গ্রন্থ কে পড়বে, এই গ্রন্থের বিষয় কি, এ পড়লে কি লাভ হবে, এবং যে এই গ্রন্থের সঙ্গে তার সম্বন্ধ কি, বিষয়ের সঙ্গে গ্রন্থের সম্বন্ধ কি, মানে বিষয় সেই গ্রন্থ সেই বস্তুটাকে প্রতিপাদন করে আর কি। মুখ্য রূপে অধিকারীকে কে পড়বে, আর এর বিষয় কি, আর এ জানলে কি লাভ হবে, এটাকে বলে অনুবন্ধ চতুষ্টয়। সে অনুবন্ধ চতুষ্টয় বলেছেন যারা সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায় তার জন্য, এবং তাতে কি হবে বিষয় কি, নিজেকে জানা, এই অপরোক্ষ রূপে নিজেকে অনুভব করলে মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হতে পারে, এটাই এখানে মুখ্য। সেজন্য সেই অপরোক্ষ অনুভূতি কিভাবে হবে বা কিভাবে হতে পারে সেইটাকে বোঝাবার জন্য এই গ্রন্থকে তিনি প্রয়োগ প্রতিপাদন করেছেন। তারপরে যে সেটা আসবে কি করে আমাদের মধ্যে, তার জন্য উনি বললেন যে নিজের বর্ণ এবং আশ্রম ধর্মকে পালন করতে পারলে ধীরে ধীরে ধীরে ধীরে আমাদের মধ্যে অধিকারিত্ব আসে। বর্ণ এবং আশ্রম ধর্মকে নিষ্কাম ভাবে পালন করলে, কর্তৃত্ব বুদ্ধি ফল ইচ্ছা ছেড়ে দিয়ে যদি আমরা পালন করতে পারি, তাহলে আমাদের মধ্যে কি আসে, ওই শাস্ত্র শোনা বা ভগবত প্রাপ্তির ইচ্ছা মনে ধীরে ধীরে জানতে পারি। তখন চারটে জিনিস মানে অধিকারীর জন্য তিনি বলেছেন, বিবেক বৈরাগ্য ষট সম্পত্তি আর মুমুক্ষুত্ব, এই চারটে হচ্ছে অধিকারী, যোগ্য অধিকারী এটা মানে লক্ষণ হচ্ছে। তার মধ্যে সংসারে আমি যে পথে চলতে চলেছি সেই পথে আমার জন্য উপযোগী কি অনুপযোগী কি, এটাকে বলে বিবেক। বৈরাগ্য হচ্ছে যেটা অনুপযোগী সেটাকে সম্পূর্ণ ছেড়ে দেওয়া, তার মধ্যে সঠিক উপর সেখান থেকে মনকে পুরোই তুলে নেওয়া, সমদম শ্রদ্ধা সমাধান ও প্রতিতিক্ষা, এইগুলোর ব্যাখ্যা ভগবান শঙ্করাচার্য এই বইতে চার নম্বর থেকে নিয়ে আর তিতিক্ষা পর্যন্ত মানে আপনার মুমুক্ষুত্ব পর্যন্ত সংসারীটি 9 নম্বর শ্লোক পর্যন্ত সংসার বন্ধনে নির্মুক্তি কথম মেষাত কদা বিভু ইতি দাসুদিরা বুদ্ধির কর্তব্য সা মুমুক্ষুতা, এটাকে মুমুক্ষুত্ব বলা হয়। তারপরে বিচারের প্রকার, আমি কি বিচার করব যে এই সাধন চতুষ্টয় সম্পন্ন ব্যক্তি নিজের শুভকামনা, যেটাকে শুভেচ্ছা বলা হচ্ছে, এখন আমি ভগবানের দিকে এবং জ্ঞান সিদ্ধির নেমে তো আত্মবিচার করতে হবে, সংসারের বিচার ছেড়ে দিয়ে বাস্তবিক আমি কি, জীব কি, জগৎ কি, পরমাত্মা কি, এখান থেকে বিচার শুরু করতে 10 নম্বর থেকে শুরু করেছেন। 10 নম্বর থেকে বিচারের প্রকার তিনি দেখাচ্ছেন কিভাবে বিচার করতে হবে। করতে করতে তিনি এখানে এসেছেন যে 16 নম্বর শ্লোক পর্যন্ত বলেছেন। তারপরে এই আত্ম অনাত্ম বিবেকের পরিচালনা করতে, বিচার করতে বাস্তবিক কি, যখন আত্মা আর অনাত্মার যে বিবেক করা, মানে কোনটা আত্মা বাস্তবিক আত্মা কি, আত্মাকে তো দেখা যাবে না, তো এইগুলো যেগুলোকে আমি দেখতে পাচ্ছি এগুলো সব আত্মা মানে অনাত্মা বস্তু, যাকে আমি দেখতে পাচ্ছি বুঝতে পারছি সেগুলো সব অনাত্মা, আর যিনি দেখছেন যিনি থাকার জন্য বুঝতে পারছি সেটা হচ্ছে আত্মা। এইটাকে বোঝাবার জন্য তিনি আত্ম অনাত্ম বিবেক 17 নম্বর শ্লোক থেকে নিয়ে এটা বিচার করতে করতে 17 নম্বর শ্লোক থেকে নিয়ে 28 নম্বর শ্লোক পর্যন্ত এটাকে জ্ঞান বিচার, তারপরে জ্ঞান কি জিনিস, জ্ঞান কি জিনিস এটাকে বলতে শুরু করেছেন আর কি। 24 থেকে নিয়ে 28 নম্বর শ্লোক হচ্ছে জ্ঞানের স্বরূপকে বলেছেন তিনি, আত্মানাত্ম বিবেক হওয়ার পরে তারপরে 24 থেকে নিয়ে 28 নম্বর শ্লোক পর্যন্ত তিনি জ্ঞানের স্বরূপকে বলেছেন। তারপরে তিনি জ্ঞান কি করে প্রাপ্ত করতে যাবে এইভাবে তিনি জ্ঞানের উপদেশ করেছেন। এখান থেকে 29 থেকে নিয়ে আর তারপরে জ্ঞানের উপদেশ, মানে সংসারের স্বরূপকে তিনি বর্ণন করেছেন, করে কলতে প্রাপ্ত করার জন্য যে কর্মকাণ্ডকে যে আত্মার কথা বলা হয়েছে সেই কর্মকাণ্ড আমাদের সহযোগিতা করেছে। স্থূল শরীর থেকে আমি ভিন্ন সেটা তো বুঝাইছে, কিন্তু সূক্ষ্ম শরীর থেকে আমি ভিন্ন সেইভাবে এখান 40 নম্বর শ্লোক অব্দি এসে তিনি শরীর থেকে আত্মা ভিন্ন, স্থূল শরীর থেকেও ভিন্ন আর সূক্ষ্ম শরীর থেকেও ভিন্ন, কারণ কি আমি স্থূল শরীর সূক্ষ্ম শরীরের সমস্ত কিছু ক্রিয়াগুলোকে দেখতে পাই। ভগবদ গীতায় 13 নম্বর অধ্যায় এগুলোকে ক্ষেত্র দ্বারা বলা হয়েছে, মহাভূতানি অহংকার বুদ্ধির অব্যক্তমে বচ, দশেখানে ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয় গোচর ইচ্ছা দেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি এটা ক্ষেত্রম সমাসেন সবই কর্ম। অর্জুন, এই পঞ্চ মহাভূতের দ্বারা তৈরি যা কিছু বস্তু আছে, বাইরের বস্তু ভেতরের বস্তু যা কিছু আছে এ সব ক্ষেত্র করিতে আসে, শুধু তাই নয় এই যে নিজের মনোবৃত্তি গুলোকে শুভ দুঃখ ইচ্ছা দেশ অহংকার সংঘাত ধৃতি ধৈর্য, তারপরে আমাদের যে বৃত্তি যত রকমের মনোবৃত্তি আছে এগুলোকে আমরা জানতে পারি, তাই এগুলো সব ক্ষেত্র কটিতে আসবে, এগুলো সব যে আমি এগুলো আত্মা না এগুলো অনাত্মা কটিতে, ক্ষেত্র মানে অনাত্মা কটিতে আসবে। এই ক্ষেত্রকে যিনি জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ, তিনি হচ্ছেন আত্মা। আর বাকি সব যতক্ষণ পর্যন্ত আমি যে জিনিসগুলোকে জানতে পারছি এগুলো সব অনাত্মা, যেগুলোকে আমি জানতে পারছি, আর যেটা আত্মা তাকে বিষয়রূপে জানা যায় না, তাকে এই এটা ওটা করে বলা যাবে না, তার কারোর সঙ্গে কোনো সম্বন্ধ নেই, তার কোনো নামও নেই কোনো ফর্মও নেই, সেজন্য কিন্তু তাকে বোঝা যাবে। এইটা বোঝা প্রথমে বলে তারপরে জগতের মিথ্যাত্বকে প্রতিপাদন করছেন। জগৎ মিথ্যাত্ব শুরু হয়েছিল 41 নম্বর শ্লোক থেকে, জগতের মিথ্যাত্বকে প্রতিপাদন করার প্রক্রিয়া শুরু করেছিলেন, দেহের মিথ্যাত্ব নিরূপণ 42 থেকে মুখ্য রকম শুরু করেছে। আর জগতের মধ্যে এই যে নামরূপ যেটা দেখা যাচ্ছে মিথ্যা, মানে যে জিনিসটা ব্যভিচার করতে থাকে এক রূপে দেখছি কিন্তু সেই চোখ পরিবর্তন হচ্ছে, এই জন্য এটার মধ্যে মিথ্যাত্ব, যে জিনিস যে জ্ঞান নিবর্তকত্ব মিথ্যাত্ব, এই যে সত্যত্ব বুদ্ধি ছিল জগতে শাস্ত্র সম্মতি সত্য জগতের প্রতি যে একটা ভ্রান, মানে জগৎটাকে যে আমি আমি যেভাবে দেখছিলাম এটা বাস্তবিক সেরকম না, শাস্ত্র সেটা বলছে না, এই যে ভাবটা জাগে এটাকে জ্ঞান দ্বারা হয়, এটা এই জন্য বলছে যে জিনিসটা জ্ঞানের দ্বারা মিটে যায় সেটাকে আমরা মিথ্যা বলি। ব্যবহারিক জগতে দেখি যেখানে আমি একটা দড়িকে সাপ বলে ভাবছিলাম কিন্তু যখন ওখানে গিয়ে দড়িটা দেখলাম তখন উপরে সাপটা সেখান থেকে আর দেখা দেখা যায় না, এই যে ভ্রান্তিতে যে জিনিসটা প্রতীত হচ্ছিল সেই জিনিসটা যখন আমি জ্ঞান থেকে সেই জিনিসটা মিটে যায় এই বোধগুলোকে মিথ্যা বলা হয়। ভ্রান্তিতে জগতের মধ্যে সত্যত্ব বুদ্ধি এটা আমার এটা আমার কাজে আসবে, এইসব বুদ্ধিগুলো যেগুলো আমাদের হয়েছিল শাস্ত্র পড়তে পড়তে বিবেক করতে করতে মানুষ বুঝতে পারে এগুলো আমার কোনো কাজের না, ভগবৎ প্রাপ্তির জন্য এগুলোর কোনো কাজ নেই। আর জগতে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছুর মধ্যে নাম রূপের মধ্যে সচ্চিদানন্দ বিদ্যমান আছে বলে নাম রূপ গুলো দেখা যাচ্ছে। আর সচ্চিদানন্দ বিদ্যমান না থাকলে নাম রূপের কোনো অস্তিত্বই থাকতো না। তাই নাম রূপ মানে হচ্ছে নাম রূপ ভগবানেরই অস্তিত্বের জন্য দেখতে পাই। এই জগতের ব্রহ্মরূপতা মানে যেটা উপাদান কারণ তো সেই জগতের মধ্যে বসে আছে, তাই সমস্ত জগতের সমস্ত বস্তুর মধ্যে ব্রহ্মকে সচ্চিদানন্দকে দেখার অভ্যাস করা, ভাবা, চিন্তা করা, এই জগতের ব্রহ্মরূপতাকে তিনি 49 নম্বর শ্লোক থেকে বলতে শুরু করেছিলেন জগতের ব্রহ্মরূপতা বলতে। তারপরে যে প্রমাণগুলো দিয়ে যেগুলো আমরা জানতে পারি, যে প্রত্যক্ষ অনুমান অপমান যে প্রমাণগুলো যে আমরা বাইরের বস্তু জানতে পারি, এই প্রমাণগুলো অধ্যাস হবার পরে তখন প্রমাণ কাজ করে। যখন আমি শরীর ভাবি, যখন আমি আমার ইন্দ্রিয়কে আমি সঙ্গে মেনে নিই আমার সাথে, তখন কি হয় আমি প্রমাতা। আর আমি এই ইন্দ্রিয়গুলো প্রমাণের দ্বারা ইন্দ্রিয়গুলো প্রমাণ আর প্রমেয় বস্তু জাগতিক বস্তুকে আমি জানতে পারি, তাহলে আমার জাগতিক বস্তু সম্বন্ধে প্রমিতি মানে জ্ঞান উৎপন্ন হয়। কিন্তু যখন প্রমাতা কই পারমার্থিক বস্তু নাই, কারণ ইন্দ্রিয়গুলো মিথ্যা, তার সঙ্গে আত্মা তাদাত্ম্য করে নিজের মধ্যে প্রমাতৃত্ব কল্পনা করে নেয়, বাস্তবিক সাক্ষী সত্য, প্রমাতা সত্য নয়। এই এই জায়গাটাতে একটুখানি প্রমাতা আর সাক্ষী দুটোই শুদ্ধ চেতনকে নিয়েই বলা হচ্ছে। কিন্তু প্রমাতা মানে যখন সে ইন্দ্রিয়র সাথে ব্যবহার করে, আর সাক্ষী মানে যে ইন্দ্রিয়ের ব্যবহার গুলোকে দেখতে থাকে। একই চেতন, দুটো চেতন নয় ওখানে, একই চেতন। এবং চেতনে কিন্তু আবার ভাগও করা যায় না। কিন্তু এরকম শ্লোকেশ উপনিষদে দাস উপার্ণা সায়ুজা শাখায়া, একটাই গাছের মধ্যে দুটো পাখি বসে আছে ছিল, সবসময় তার একসঙ্গে থাকে। তার মধ্যে একটা তো সুখ দুঃখের গাছের ফল সুখ দুঃখকে ভোগ করে, আর অন্যটা খালি কেবল দেখতে থাকে, সেটাকে ভোগ করে না। এখানে যে আমাদের শরীরের মধ্যে দুটো পাখি মানে হচ্ছে জীবাত্মা আর পরমাত্মা, বাস্তবিক দুটো পাখি না, দুটো একটাই পাখি। পরে জীবাত্মা বুঝতে পারে সেটা, যে ওটা এটা আমারই রূপ হচ্ছে, ওপরে যেটা বসে আছে। কিন্তু সেই ওই সাংসারিক ভোগের ইচ্ছা থাকার জন্য সে গাছের ফল খেতে থাকে, আর আরেকটা ভেতর থেকে সেটাকে দেখতে থাকে, আরেকটা সেটা ভেতর থেকে দেখতে থাকে আর কি। কিন্তু তারপরে সুখ দুঃখের ফল ভুগতে ভুগতে যখন ও মানে মনটা বিরক্ত হয়ে যায়, তখন সে একটু অন্য দিকে তাকাতে শুরু করে। তখন ওপর দিকে থেকে আর একটা পাখি তো বসে আছে, সে তো সুখী না, সে তো কোনো দুঃখী নয়, তখন ধীরে ধীরে তার কাছে এগোতে থাকে আর কি। এইভাবে যে প্রমাণ প্রমাতা প্রমেয় আদি যে ব্যবহার গুলো হয়, এসব মিথ্যা জ্ঞানের জন্যই হতে থাকে। নিজেকে প্রমাতা মানে তাদাত্ম্য করার জন্য, শরীর ইন্দ্রিয় মত বুদ্ধির সঙ্গে তাদাত্ম্য করে নেওয়ার জন্য এগুলো আমাদের প্রতীতি মাত্র হয়, কিন্তু এর মধ্যে কোনো পারমার্থিক সত্যত্ব নেই। এইভাবে মিথ্যা বস্তুটাকে কি বোঝাবার জন্য, কি প্রমাণের সেগুলোকে বলার জন্য 56 নম্বর শ্লোক থেকে নিয়ে আর তারপরে 64 নম্বর পর্যন্ত এরই বর্ণনা করে গেছে কি কিভাবে আমরা মিথ্যাত্বকে দেখি, মানে ভ্রান্তিতে আমরা কিভাবে মিথ্যা বস্তুকে সত্য বলে কি করে বুঝে ভ্রান্ত হয়ে যাই আর কি, ওটা মানে বলেছেন। তারপরে যে 65 নম্বর শ্লোক থেকে ব্রহ্মের সর্বরূপত সর্বব্যাপকতা, যে ভগবান বলছেন যে সমস্ত শরীরের ক্ষেত্রজ্ঞ আমি, আমি ক্ষেত্রজ্ঞ, আমি নিজের শরীরকে জানি, আমি তো অন্য শরীরকে জানি না, তাহলে আমি সমস্ত ক্ষেত্রের শরীর কি করে হব। তখন এই জন্য জানি না, কারণ কি আমার একটা শরীরের প্রতি তাদাত্মতা বা একটা শরীরের প্রতি আসক্তি আছে। যদি আমি এই ভাবটা বেরিয়ে আসতে পারি, তাহলেই দেখা যাবে যে সমস্ত শরীরের মধ্যে এক শুদ্ধ আমি চেতন বিদ্যমান আছি, আমি ভিন্ন কোনো চেতন নেই আর কি, আমি একটাই, আমি অনেকগুলো নয়। কিন্তু আমাদের সবার আমিত্বের অনুভব আলাদা আলাদা হয়, কারণ আমরা শরীর ইন্দ্র মন বুদ্ধি দিয়ে নিজের আমিত্বকে দেখতে চেষ্টা করি। কিন্তু শরীর ইন্দ্র মন বুদ্ধির ক্রিয়া থেকে উঠিয়ে নিয়ে যদি আমি নিজেকে ভাবতে পারি যে আমি কি, তার জন্য ভগবানের দৃষ্টান্ত লিখেছেন যে সুষুপ্তি অবস্থায় গিয়ে আমরা সবাই একই অনুভব হয়। কারণ কি, সুষুপ্তি অবস্থাতে আমাদের শরীরের সঙ্গে তাদাত্ম্য ছেড়ে যায়, তখন সবই ব্যক্তি, সে রাজা হোক, ফকির হোক, এয়ার কন্ডিশনে শুয়ে থাক বা মাটিতে শুয়ে থাক, কোনো ফারাক পড়ে না, চোর হোক পুলিশ হোক, এরা সবাই উঠে একটাই কথা বলে আনন্দে ঘুমিয়েছিলাম। কারণ কি, ওই সময় শরীর ইন্দ্র মন বুদ্ধির সঙ্গে আমার তাদাত্ম্যতা নেই। ঠিক এরকম জাগ্রত অবস্থায় বসে যদি আমরা জাগ্রতকে সুষুপ্তি অবস্থায় নিয়ে যেতে পারি, তাহলে দেখা যাবে সবার মধ্যে একটাই আমি বিদ্যমান আছে, একটাই আমি বিদ্যমান আছে। এটাকে বোঝাবার জন্য এই ব্রহ্মের সর্বাত্মতা, আমার ব্যাপকতা, আমার সর্বাত্মতা, সবার মধ্যে একই আমি বসে আছি, এইটাকে বোঝাবার জন্য 65 নম্বর শ্লোক থেকে নিয়ে তিনি 69 নম্বর শ্লোকে এসে যে 68 নম্বর শ্লোক পরে বললেন। তারপরে এই যে 69 নম্বর শ্লোকে যে যখন জ্ঞান হয়ে যাবে, তখন কিন্তু আর এই বিভাগ থাকবে না যে আত্মা কি অনাত্মা কি, তখন তো শুধু আত্মাই আত্মা দেখা যাবে, তখন বিভাগটা চলে যায় আর কি। এই জন্য ভ্রান্তির এখানে পাঁচ পাঁচটা শ্লোকের দ্বারা সত্যর থেকে নিয়ে এই যে ভ্রান্তি জ্ঞানের উল্লেখ করেছেন উনি এখানে, যে কি করে আমাদের শরীরের মধ্যে তাদাত্মতা হয়ে যায়। যেমন অনেকগুলো পাঁচটা কেরা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, যেমন রজ্জুতে সর্প, ঘটের মধ্যে মাটি, বা সুবর্ণে মানে দেখছি আমি সোনাকে কিন্তু বলছি আমি অলঙ্কারকে দেখছি, এইরকমই জলের মধ্যে মানে বালিতে জলের ভ্রান্তি, এই সমস্ত যে ভিন্ন ভিন্ন গুলো ইয়েগুলো হয় এগুলোকে এখানে তিনি বর্ণনা করেছেন। কোথা থেকে নিয়ে এই যে ভ্রান্তির স্থানগুলোকে দেখেছেন, যে ভ্রান্তিতে আমরা এটাকে এরকম ভাবে দেখি, এইরকমই শরীরকে আমরা ভ্রান্ত রূপে আত্মা বলে মনে করি আর কি, এটা সত্য বলে প্রতীতি হয়। তারপরে যা কিছু আমরা এই সত্য আর মিথ্যাকে মিলিয়েই ব্যবহার করতে থাকি, সত্য আর মিথ্যাকে মিলিয়েই ব্যবহার হতে থাকে, আমরা ওখানে সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারি না, এই বিবেক করাটাই হচ্ছে জ্ঞান। এই 75 থেকে নিয়ে 86 নম্বর শ্লোক অব্দি সত্য আর মিথ্যের বস্তুকে মিলিয়ে ব্যবহার হতে থাকে এটাকে বুঝিয়েছেন। এটাকে বলার সময় আমি আমাদেরকে যে কোন বস্তু কেন আমরা দেখতে পাই না, কিনে কি কারণে দেখতে পাই না, সাংখ্য দর্শনে বলেছিল অনেক দূরের বস্তু, অনেক কাছের বস্তু, ইন্দ্রিয় খারাপ থাকলে দেখা যায় না, মন ঠিক কাজ না করলে দেখা যায় না, অত্যন্ত সূক্ষ্ম বস্তুকে দেখা যায় না, সামনে কোনো প্রতিবন্ধক এসে দেখা যায় না, কারো দ্বারা দেবে গেলে দেখা যায় না, সমান জাতীয় বস্তুর মধ্যে মিলে গেলে দেখা যায় না, এরকম 8টা কারণের জন্য বস্তু বিদ্যমান থাকা সত্ত্বেও আমরা সেখানে তাকে দেখতে পাই না। এইভাবে ভ্রান্তিতে যে আমাদের বিস্তর থাকা সত্ত্বেও আমরা তাকে বুঝে উঠতে পারি না, এগুলো ভালোভাবে এগুলোকে আগে প্রথমে বর্ণনা করেছিলাম। এরপরে যে প্রারব্ধ সম্বন্ধে এসছে, কতক্ষণ পর যখন জ্ঞান হয়ে যাবে তারপরে যে জ্ঞানের প্রারব্ধ নিয়ে বিচার করতে শুরু করেছেন, এই 87-88 থেকে নিয়ে একদম 100 নম্বর শ্লোক পর্যন্ত এই প্রারব্ধ কতদিন আছে, যত অজ্ঞান অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমি মানে ভগবানের জ্ঞান লাভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রারব্ধই অনুসারে প্রারব্ধের উপর নির্ভর করে প্রারব্ধই শরীরকে চালাবে, বা পূর্বকৃত কর্ম, প্রারব্ধ মানে পূর্বকৃত কর্ম যেটা এখন ফল দিতে উদ্যত হয়েছে সেটাই আমার মানে শরীরকে চালিয়ে নিয়ে যাওয়া, শরীরে বেঁচে থাকার জন্য যে নিমিত্ত যে জিনিসগুলো দরকার সেটা ভগবানই তার ব্যবস্থা করবেন। এইভাবে অজ্ঞান অবস্থায় প্রারব্ধের মান্যতা দিয়ে তারপরে জ্ঞান হয়ে গেলে আর প্রারব্ধের কোনো, তখন জেনে যায় যে প্রারব্ধ তো শরীরের প্রারব্ধ, আমার আত্মার প্রারব্ধ নয়, আর শরীর যেরকম কর্ম করেছে সেই অনুযায়ী তাকে ফল ভুক্ত হচ্ছে, তার সুখ দুঃখ যা পাচ্ছে সে তার কর্ম তাকে ভুক্ত হচ্ছে, এর সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ নেই, আত্মা সর্বদাই অসংখ্য ব্যাপক পূর্ণ। এইভাবে উনি প্রারব্ধের নিরাকরণ করেছেন, প্রারব্ধকে নিরাকরণ করতে করতে 100 নম্বর শ্লোক অব্দি এসছে, যে প্রারব্ধ জ্ঞানের দৃষ্টিতে প্রারব্ধ কোনো সত্য বস্তু নেই, অজ্ঞান দৃষ্টিতে প্রারব্ধ আছে অস্বীকার করে নি। তারপরে এসে 100 নম্বর শ্লোক থেকে উনি এই এইখানে পৌঁছবার জন্য যোগ দর্শনে যে ধরনের শব্দগুলো প্রয়োগ করেছে সেই শব্দগুলোকে 15টা সাধনের কথা উনি বলেছেন, 15টা সাধনের মধ্যে যে যম নিয়ম আসন, এগুলো যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি অষ্টাঙ্গ যোগের মধ্যে এটা হচ্ছে অঙ্গ, আর তার সঙ্গে যে অন্যান্য আসনগুলো আছে এখানে উনি 15টা সাধন বলেছেন। সংযম তো আছে, মন সংযম ত্যাগ, এরকম দুটো জিনিস উনি ভেতরে এখানে ঢুকিয়েছেন, একটা হচ্ছে ত্যাগ আর একটা হচ্ছে মৌনতা। ত্যাগ মানে হচ্ছে যে পরিচ্ছিন্নতাতে আত্মবুদ্ধি, যে নিজের অহংকারের মুখ্য রূপে ত্যাগ, এইটাকে বাইরের বস্তু ত্যাগ করা সহজ, কিন্তু ত্যাগকে ত্যাগ করা, ত্যাগের ভাবকে ত্যাগ করা সহজ নয়, অহংকারকে ত্যাগ করার জন্য উনি ত্যাগ। আর মৌনতা মানে হচ্ছে মনকে নির্বাসনা করে দেওয়া, শব্দ মানে কথা না বলা মানে মৌনতা নয়, কিন্তু মনের মধ্যে কোনো আর বাসনাই নেই, যার ফলে শরীর আর কোনো চেষ্টাই করে না। এই দুটোকে জিনিস উনি এখানে অ্যাডিশনাল সাধনের মানে এগুলো হচ্ছে বেদান্তের সাধনের জন্য খুব বেশি দরকার। এছাড়া স্থান সময় আসন মূলবন্ধে শব্দগুলো যোগ দর্শনে এসছে, কিন্তু ইনি বলছেন ব্রহ্ম পূর্ণ ব্যাপক, যে স্থানে বসে আছো ওখানেই ভগবান আছে, যে সময় আছো এমন নির্দিষ্ট সময় সকাল উঠেই করতে, যে সময় আছো ওখানেই ওই সময় ভগবানের উপরই ব্রহ্মের উপরই কল্পিত, যেভাবে বসে আছো সেটাই তোমার আসন, যেভাবে বসে অনেকক্ষণ মনটাকে একেবারে সেটাই তোমার আসন। আর কোথায় মনকে লাগাতে হবে, যে সংসারের মূল কারণ যেটা হচ্ছে যেখান থেকে সবকিছুর উৎপত্তি হয়েছে সেই মূল কারণে সংসার মনটাকে বাঁধতে হবে, এই জন্য একমাত্র মূল বন্ধ। তারপরে দেখার প্রক্রিয়াকে বলেছেন, দৃষ্টি সংযম করার জন্য উনি বলেছিলেন যেখানে যেখানে দৃষ্টি যাবে ওই দৃষ্টিকে জ্ঞানময় করে নিতে, বিবেক পূর্বক সেই দৃষ্টি সবকিছু ভগবান ছাড়া কিছু দেখাই যায় না, এই ভাবটাকে মনের মধ্যে আনলে কি হবে যে সব কিছুর মধ্যেই দৃষ্টি, যেখানে দৃষ্টি যাবে সেখানেই ভগবানকে দেখার অভ্যাস করে, সেখানেই ভগবানকে দেখা যাবে, এটা হচ্ছে দৃষ্টি সংযম। কিন্তু ভগবানকে কিন্তু দেখা যায় না, অভিপ্রায় এই যে যে বস্তুটাকে আমি দেখতে পাচ্ছি তার মধ্যে ভগবানকে দেখার অভ্যাস করা, এটাই ভগবানের রূপে মনকে বোঝানো, তাহলে ধীরে ধীরে কি হবে ওই যে নাম রূপ আত্মন জগতের সত্যত্ব বুদ্ধি ওটা চলে যাবে। তারপরে এই প্রত্যাহার প্রাণায়াম, প্রাণায়ামটা খুব ভালো বলেছেন এখানে, যে প্রাণায়াম আমরা কি করি যে রেচক পূরক কুম্ভক, রেচক মানে ছেড়ে দেওয়া বায়ুকে, কুম্ভক মানে পূরক মানে বায়ুকে ভেতরে ভরে নেওয়া, তারপরে চুপ করে বসে। এখানে উনি বলছেন এই যে জগতের মিথ্যাত্বকে নিশ্চয় করে জগৎ সম্বন্ধে চিন্তাটাকে মন থেকে বের করে দেওয়া, আর ভগবানই একমাত্র সত্য বস্তু সেটাকে মনের মধ্যে পড়ে বা চুপ করে বসে দেওয়া, এটা হচ্ছে বৈশিষ্ট প্রাণায়াম। তাহলে কি হবে যে মন আপনি আপনি আর জগতের দিকে বস্তুর মধ্যে যাবে না, মন আপনি আপনি উপরে উঠে আসবে। প্রত্যাহারের জন্য বলেছিলেন যে বিষয়ের মধ্যে আত্মতাম সমস্ত বস্তুর মধ্যে একই আত্মা একই সত্য বিদ্যমান আছে, তাহলে আর তখন বস্তু দৃষ্টিতে চলে যাবে, তার মধ্যে আত্মদৃষ্টি আসতে শুরু করবে। তারপরে ধারণা ধ্যান সমাধি মানে মনটাকে এক জায়গায় যেখানে মন যায় সেখানে সেটাই ব্রহ্ম। তারপরে এই ধার এই ভাবটা মনের মধ্যে এক ধারায় চলতে থাকা, আর তারপরে আলটিমেটলি বৃত্তি বন্ধ হয়ে গিয়ে আমি সে শুদ্ধ ব্যাপক তত্ত্ব, আর তখন মনের বৃত্তি নেই, তখন জীব সেটাকে সেইভাবে স্থির হয়ে যাবে, এটা হচ্ছে সমাধি স্থিতি। যাই এভাবে সাধন সম্বন্ধে বর্ণনা করেছে। তারপরে সাধন সম্বন্ধে বর্ণনা করার পরে যখন তুমি ওভাবে স্থির হয়ে যাবে তখন সমস্ত সাধন ছেড়ে দাও, তত সাধনা নির্মুক্ত সিদ্ধ ভবতি যোগীরা, এই যোগীরা তখন সাধন থেকে নির্মুক্ত হয়ে সেই ভাবে ব্রহ্ম ব্যাপকতার ভাবে পূর্ণতার ভাবে বিদ্যমান থাকে। কিন্তু সাধনের মধ্যে অনেক রকমের বিঘ্ন আসে, আবার অনেক রকমের প্রতিবন্ধক আসে, সেই প্রতিবন্ধক গুলোকে উনি বলেছেন, সেই প্রতিবন্ধক গুলোকে হচ্ছে যে সাধনটা আমি গুরুকে পাই বা গুরুর ইচ্ছা যেটাকে আমাকে ভাবো গুরুজি বলেছেন সেটা করতে মন চাবে না। প্রথম অনুসন্ধান রাহিত্য, বাস্তবিক আমি কি কোথা থেকে এসছি কেন এসছি, এই যে শাস্ত্র চিন্তা বিচার এগুলো মনে আসতে চাইবে, জগতের চিন্তাই করে থাকে, এই অনুসন্ধান রাহিত্য শব্দের প্রথম। কেন আসে এগুলো, কেন কি আলস অলসতা প্রমাদ সংশয় এই জিনিসগুলো তাকে মদত করতে থাকে আর কি, আলস্য মানে ঠিক আছে কালকে করবো আজকে থাক, অথবা প্রমাদ অন্য চিন্তা করবো যেটা করো সেটা করছি না, প্রমাদ ওই মৃত্যু আমাদের সনক জাতীয়তে বলেছে যে এই যেটা করার সেটা যদি না করি তাহলে বারবার এই জন্ম মৃত্যু চক্রে ঘুরতে হবে আর কি, তারপরে সংশয় থাকে আরে কি জানি এটা ঠিক কি ভুল, এই তারপরে অবিরতি মন বিষয় থেকে আসতেই চায় না, এই সবগুলো হচ্ছে আমাদের প্রতিবন্ধক। তারপরে আলোচায় এগুলো থেকে উপরে উঠে আসলে যখন একটু একটু সাধন করতে শুরু করলাম তখন আবার কোনো ভোগ্য বস্তু ভগবান এমন পাঠাবে সেই ভোগ্য বস্তুতে আবার মন লাগতে থাকবে, সেখান থেকে উঠে আসতে হবে, আবার সেখান থেকে যখন উঠে আসলাম তখন মন আবার শুয়ে পড়তে চেষ্টা করে, তারপরে মন কিছুই করবো না, যা ভগবানের চিন্তাও করবো না শোভাও না, এরম ভাবে কিছুদিন থাকবে, তারপরে সেখান থেকে বেরিয়ে আসতে পারলে সমাধির আনন্দ পাওয়া যায়। কিন্তু সমাধির আনন্দ তো বিষয়াত্মক বুঝতে পারছি, সেখান থেকে উঠে গিয়ে ব্যাস মনকে একদম অসঙ্গ করে রাখা, এটা হচ্ছে সাধনার অন্তিম স্থিতি। তা এই যে প্রতিবন্ধক, এর মধ্যে আমি আগে বলেছিলাম যে এর মধ্যে আরো ভিন্ন ভিন্ন প্রতিবন্ধক আসে আর কি, যত আপনি সূক্ষ্মতার দিকে এগোতে থাকবেন তত যে ভিন্ন ভিন্ন প্রতিবন্ধক আসতে থাকে আর কি, বিভিন্ন রকমের সিদ্ধি আসবে সেগুলোকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, অনেক রকমের লোক এসে দোস্তি করতে মিত্রতা করতে চাইবে সেখান থেকেও বেরিয়ে আসতে হবে, এইভাবে ধীরে ধীরে ধীরে ধীরে যখন মন একদম ভগবানের স্থিরতে থাকবে তখন মানুষ পূর্ণতার দিকে এগোতে পারে আর কি। বাট এখান থেকে নিয়ে শুরু করে তারপরে যে ব্রহ্মাকার বৃত্তি বানাতে পারলে তাহলে তার মহিমা কি, বা তাতে আমরা এই এই ভগবানের চিন্তাটাকে মনে ধরে রাখতে পারলে মানুষের জীবনে আনন্দ, আর যদি ভগবানের চিন্তা না ধরে রেখে শুধু জগতের চিন্তা করি তাহলে আমাদের জীবনের পশুর জীবনের মধ্যে কোনো ভিন্নতাই থাকবে না। এই ব্রহ্মাকার বৃত্তির মহত্বকে বোঝাবার জন্য 130 থেকে নিয়ে তিনি বলতে শুরু করেছিলেন। তারপরে এই যে কার্যকরণ ভাব বাস্তবিক নেই, কোনো এখানে কার্যাত্মক জগতই নেই, তার জন্য কোনো জন্য কোনো কারণও নেই, কিন্তু কারণ নেই এই কথা না, কার্যাত্মক যখন দেখা যাচ্ছে পেছনে কোনো একটা বস্তু আছে কিন্তু তার মধ্যে কারণতা নেই, সে কারণে সেই বস্তুটা তো বিকার হতে পারে না পরিণাম হতে পারে না, কিন্তু বস্তুটা আছে। যেমন রজ্জুতে যখন সর্প দেখি সর্পের মধ্যে রজ্জুর মধ্যে কোনো কারণতা নেই, ওটা বিবর্ত কারণ বলা হয় যেন নিজের মধ্যে কোনো পরিবর্তন না করে অন্য রূপে দেখে দেওয়া বা দেখিয়ে দেওয়া, এটা হচ্ছে মায়ার কাজ, এটাকে বিবর্তবাদ বলা হয়। সেটা যে সেই জন্য জগতে আমরা ভাবি ঈশ্বর জগতের কারণ, কোন জগৎ পারমার্থিক সৃষ্টি সৃষ্টি হয়নি, আর তিনি মন বাণীর অগোচর শুদ্ধ, সর্বদাই শুদ্ধ। এইভাবে ধীরে ধীরে চিন্তা করতে করতে মানুষ মানে ব্রহ্মাকার বৃত্তি মানে নিজের, এখন যেমন মনুষ্যকার বৃত্তি, সেরকম একটা ব্যাপকাকার বৃত্তি মানুষের মধ্যে স্থির হয়ে যায়। ওই ব্যাপকাকার বৃত্তিতে স্থির হতে পারলে কি হয়, মরার সময় তো শরীর ছটার ছটার সময় তো কি হবে, ওই ব্যাপকাকার বৃত্তি থাকবে, শরীর ভাব তখন থাকবে না। আর তার ফলে কি হবে, এই শরীরটা চলে গেলে মানুষ ওই ব্যাপকতা পূর্ণতার সঙ্গে এক হয়ে গিয়ে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে। এর মধ্যে এইভাবে বলার পরেও বলছে তার জন্য কতদিন সময় লাগবে, যে যেরকম ভাবে সাধন করবে তার ততদিন সময় লাগবে। জন্য যদি আমাদের মধ্যে আকুলতা ব্যাকুলতা তীব্র থাকে তাহলে তাড়াতাড়ি হবে, যদি ঢিলে ঢালা থাকে তাহলে দেরি হবে, এই আর কিন্তু হবে, এর মধ্যে কোনো ইয়ে নেই। ওই জন্মান্তরী আর বলবেন যে সবকিছু প্রারব্ধ ভগবান যখন করাবে, ভগবান আমাকে তখন করাবে যখন আমার তীব্র আকুলতা ব্যাকুলতা থাকবে, আমার তীব্র প্রচেষ্টা থাকবে, তখন ভগবান আমার জন্য রাস্তা খুলে দেবে। এই জন্য এই যত আমাদের মধ্যে ভগবত প্রাপ্তির ইচ্ছাটা তীব্র হতে থাকবে তত আমাদের রাস্তা ধীরে ধীরে ধীরে ধীরে মানে সরল হতে থাকবে, আর যত মানে ঢিলা ঢালা করবো প্রতিবন্ধক আসতে থাকবে আর কি। এইভাবে মনকে ওই ব্যাপক আকার বৃত্তিতে দিয়ে নিয়ে যেতে পারলে ধীরে ধীরে মন ওই ব্যাপক বৃত্তিতে স্থির হয়ে যাবে। এইভাবে এখানে লাস্টে মানে রাজযোগ আর হঠযোগ মিলিয়ে, রাজযোগ আর হঠযোগ মানে ওখানে তো আসন আর ধারণা ধ্যান সমাধি, কিন্তু এখানে যে যা কিছু আমাদের পূর্বকৃত ধূরিত আছে সেটা যদি পুরোটা চয় না হয় তাহলে যে যেখানে আছে সেখানে থেকে নিষ্কাম কর, নিষ্কাম সেটাকে পুরো করতে করতে মন ভগবানের দিকে পূর্ণভাবে লাগতে থাকবে। আর তারপরে যখন ভগবানের দিকে লেগে যাবে তখন আর কোনো কথা চিন্তা না করে ভগবানেই মন লাগিয়ে রাখতে হবে। এইভাবে শ্রদ্ধা ভক্তি সহকারে যদি ভগবানের চিন্তা মানুষ করতে পারে তাহলে ভগবানের কৃপায় মানুষ সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে, আর তাকে সংসারে আসতে হয় না। এইভাবে এই অপরোক্ষ অনুভূতি আমি তিনটে সিধা সিধা বেদান্তের বই যেটা আমি মানে কলকাতাতে আপনাদের সাথে করেছি, একটা হচ্ছে আত্মবোধ, আর একটা হচ্ছে দৃগদৃশ্য বিবেক, একটা হচ্ছে অপরোক্ষ অনুভূতি। আত্মবোধ একটু সরল, তারপরে দৃগদৃশ্য বিবেক এখানে বিচারের দৃষ্টিটা বেশি করেছে, আর অপরোক্ষ অনুভূতি এসে যে কি করে আমি জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো তার সারা বর্ণনা ভগবান শঙ্করাচার্য এখানে করেছে। সাধারণ ব্যক্তিদের জন্য তো এটা একটু কঠিন বলে মনে হতে পারে, কিন্তু ধীরে ধীরে অভ্যাস করলে, কারণ কি হইতে জ্ঞানাত না মুক্তি, জ্ঞান ভিন্ন মুক্তি নেই। শ্রদ্ধা ভক্তি সহকারে ভগবানের পূজা পাঠ করলে ঠিক আছে পূর্ণ হয়, তাতে আমরা সুখের জীবন যাপন করতে পারি, কিন্তু সুখ তো বন্ধন, কারণ সুখ তো সবসময় থাকে না, আজকে আছে কালকে নেই, আবার আমাকে দুঃখী করে দেয়। তো এই নিজের স্বরূপ বোধ জেনে নিত্য সুখ স্বরূপ যেটা আমাদের, সুখ চাপ যতদিন আমি সুখ চাইতে থাকবো ততদিন আমি দুঃখী থাকবো, এটা ফান্ডামেন্টাল ইকুয়েশন। যতদিন আমরা সুখের পেছনে দৌড়াবো ততদিন আমি দুঃখী হতে থাকবো, কিন্তু যখন বুঝতে পারবো সুখটা আমার স্বরূপ, এটা কোনো বাইরের বস্তুই নয়, সুখ শান্তি বাইরের, এটা ভেতরের বস্তু, বাইরের কোনো বস্তু আমাকে সুখ এনে দিতে পারবে না। ঠিক আছে তাৎক্ষণিক কিছু একটু মনে আনন্দ হয়, কোনো একটা অনুকূল বস্তু পেলে মনে আনন্দ হয়, প্রতিকূল বস্তু পেলে মনে দুঃখ হয়, কিন্তু ওটা কিছুদিন থাকে আমার চলে যায়, কিন্তু বাস্তবিক স্বরূপত আমি আনন্দ হচ্ছে পরমাত্মা, আমি যে সচ্চিত আনন্দ, আমার এটাই আমার স্বরূপ, আমি সর্বদা আছি থাকবো এবং ছিলাম, এবং আমি আমার অস্তিত্বকে আমি অনুভব করতে পারি, এই শুদ্ধ অস্তিত্বের অনুভবটাই আনন্দদায়ক, এই আনন্দ ভেতরের আনন্দ। এইভাবে বেদান্তের মুখ্য যেটা বিচার সেই অপরোক্ষ অনুভূতির মধ্যে দিয়ে পুরো বলা হলো। তো এখন কিছুদিন একটুখানি এটা নিয়ে একটু বিচার করা, একটু অভ্যাস করা করলে তারপরে দেখা যাক ভগবান আবার কি প্রেরণা দেন, কি করা যেতে পারে। আজকে এখানে যাচ্ছি, ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। করুণালয়ম নমামি ভগবৎপাদম, ওম নমো নারায়ণ। স্বামীজি।